সারদা বান লীড় লোক প্রাণায় কারুণ্য ঘন ঘন সকলেন গুণানবশ বন্দে গুর শ্রীচরণার বিন্দ সকলেন গুণানবশ বন্দে গুর শ্রীচরণার বিন্দ মহাপ্রভু কীর্তন নৃত গীত বাদিত্র মাতন মন সুরসে প্রভু কীর্তনিত গীত পবিত্র মাতন মন সুরসে রোমাঞ্চ কম্পাশ্রু তরঙ্গ ভাজ বন্দে গুর শ্রী চরণার বিন্দ রোমাঞ্চ কম্পাশ্রু তরঙ্গ ভাজ বন্দে গুর শ্রী চরণার বিন্দ ভক্তাংশ নিযুঞ্জতোপি বন্দে গুর শ্রী চরণার বিন্দ ভক্তাংশ নিযুঞ্জত বন্দে গুর শ্রী চরণার বিন্দ চতুর্বিধ শ্রী ভগবত প্রসাদ সাধবন্ন তৃপ্তান হরিভক্ত সংঘা চতুর্বিধ শ্রী ভগবত প্রসাদ সাধন্ন তৃপ্তান হরিভক্ত সংঘা কৃত্বৈব তৃপ্তি ভজত সদৈব বন্দে গুর শ্রী চরণার বিন্দ কৃত্বৈব তৃপ্তি ভজত সদৈব বন্দে গুর শ্রী চরণার বিন্দ শ্রী রাধিকা মাধবয়োর পার মাধুর্য লীলা গুণরূপ নাম না রাধিকা মাধবয়োর পার মাধুর্য লীলা গুণরূপ নাম না প্রতীক্ষণা সাধন লোলুপস বন্দে গুর শ্রী চরণার বিন্দ প্রতীক্ষণা সাধন লোলুপস বন্দে গুর শ্রী চরণার বিন্দ নিকুঞ্জ জুন রতি কেলি সিদ্ধ যা জালে ভীর যু তিরপেক্ষণিয়া নিকুঞ্জ জুন রতি কেলি সিদ্ধ যা জালে ভীর যু তিরপেক্ষণিয়া তত্রাতি দাক্ষাদতি বল্লভস বন্দে গুর শ্রী চরণারবিন্দ তত্রাতি দাক্ষাদতি বল্লভস বন্দে গুর শ্রী চরণারবিন্দ সাক্ষাৎ ধরিতে না সমস্ত শাস্ত্রই রুক্তস্তথা ভাবতৈব সদ্ভি সাক্ষাৎ ধরিতে না সমস্ত শাস্ত্রই রুক্তস্তথা ভাবতৈব সদ্ভি কিন্তু প্রভুর যা প্রিয় এব তস্য বন্দে গুর শ্রী চরণারবিন্দ। কিন্তু প্রভুর যা প্রিয় এব তাসা, বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। যশ প্রসাদাদ ভগবত প্রসাদ, যশ প্রসাদান্ন গতি কুতোপি, যশ প্রসাদাদ ভগবত প্রসাদ, যশ প্রসাদান্ন গতি কুতোপি, ধ্যায়ং স্তুবং তস্য যশস্ত্রিসন্ধ, বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। বন্দে গুরু শ্রী চরণারবিন্দ, বন্দে গুরু শ্রী চরণারবিন্দ, বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিতানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। কৃষ্ণ চৈতন্য প্রভু নিতানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।